إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে নির্দিষ্ট সময় এই পৃথিবীতে দিয়েছেন সেই আল্লাহরই সমস্ত প্রশংসা যিনি তারপরে আমাদের জন্য মৃত্যুকে লিখে রেখেছেন দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয় নবী রাসূল হওয়া সত্ত্বেও তাঁর মৃত্যু ঘটেছে আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন সূরা জুমারে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় আপনি মৃত এবং তারাও মৃত আপনিও মারা যাবেন এবং তারাও মারা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত সৃষ্টি মখলুক সৃষ্টি করেছেন সবার জন্য মত লিখে রেখেছেন বা সবকিছুই ধ্বংসশীল মানুষ হোক জিন হোক অন্যান্য প্রাণী হোক সবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মত লিখে রেখেছেন সবকিছুই পৃথিবী থেকে একদিন ধ্বংস হবে এসেছে একদিন চলে যাবে আরেকদিন এই মত আজকের হচ্ছে বিষয়বস্তু এবং তামল মত মতের কথা মানুষের যখন মনে পড়ে তখন পৃথিবীর সমস্ত স্বাদ শেষ হয়ে যায় পৃথিবীর সমস্ত ভোগবিলাসের বস্তু সব তিক্ততায় পরিণত হয় মত এই মত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাজিমুল লাজ্জাত আকসেরু জিক্রা হাজিমুল লাজ্জাত তোমরা বেশি বেশি স্মরণ করো পৃথিবীর সমস্ত রকমের স্বাদ ধ্বংসকারী বিষয়কে আর তা হচ্ছে নবী বলছেন আল মওত আর তা হচ্ছে মৃত্যু যখন মৃত্যুর কথা মনে পড়ে আর সেই সময় যদি স্ত্রীর দিকে তাকান আহ আমি মরে গেলে স্ত্রী বিধবা হয়ে যাবে স্ত্রীর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শান্তির জন্য আমাকে শান্তির জন্য মানুষকে দিয়েছেন সমস্ত স্বাদ শেষ সেখানে এই মওতের কথা স্মরণ হলে এক্ষুনি যদি মত চলে আসে আহ সে একা হয়ে যাবে ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চা তাদের দিকে তাকিয়ে দেখেন আর তখনই যদি মতের কথা স্মরণ হয় তাহলে দুনিয়ার সমস্ত স্বাদ শেষ আহ ছোট ছোট বাচ্চারা আমার ইতিম হয়ে যাবে বাবা মায়ের দিকে তাকিয়ে দেখেন তাদের কথা স্মরণ করেন তারা বৃদ্ধ তাদের দেখাশোনার একমাত্র আপনি তাদের ব্যয় বহন খরচ সে দায়ী দায়িত্ব নেওয়ার একমাত্র মালিক আপনি এখন খরচ চালাচ্ছেন সেই সময় যদি হঠাৎ করে মতের কথা স্মরণ হয় হায় যদি আমি মরে যাই আমার বাবা মায়ের কি হবে আল্লাহ ভালো জানে তাদের দেখাশোনা কি করবে আল্লাহ তার ব্যবস্থাকারী এইভাবে এক একটি করে বস্তু বাড়ি ঘর গাড়ি ইত্যাদি দুনিয়ার যত কিছু রয়েছে ধন সম্পদ টাকা পয়সা সবকিছুই আপনার এমন হয়ে যাবে যে সবকিছুর স্বাদ তিক্ততায় পরিণত হবে আর কোন স্বাদ তাতে থাকবে না তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মত তোমরা বেশি বেশি স্মরণ করো মত এমন একটি দরজা যে দরজা দিয়ে প্রবেশ করতেই হবে আরবি কবিতায় রয়েছে الموت باب الموت كأس كل نفس شارب والقبر باب كل نفس داخل موت এমন একটি পানপাত্র পেয়ালা এমন একটি পানপাত্র কুল্লু নাফসিন শারিবু যা প্রত্যেক ব্যক্তিকে পান করতে হবে এটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ব্যতিক্রম রাখেননি তার জাত তার সত্তা ছাড়া আমি আগেই বলেছি আম্বিয়া রাসূলগণ সাহাবায়ে কেরাম সিদ্দিকিন সুহাদা কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়েননি সবার কাছে মত এসেছে الموت كأسن كل نفس شاربه موت এমন একটি পানপাত্র যা প্রত্যেক ব্যক্তিকে সেই পানপাত্র থেকে পান করতেই হবে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন কোরআনুল কারীমে এবং এই আয়াতটি কোরআনুল কারীমের তিন জায়গায় রয়েছে সূরা আল ইমরানে রয়েছে আয়াত নম্বর 185 সূরা আম্বিয়াতে রয়েছে সূরা আনকাবুতে রয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত একই বাক্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত প্রত্যেক ব্যক্তিকে মতের আসাদন গ্রহণ করতেই হবে তারপরে একায়তরে সুম্মা ইলাইনা তুরজাউন অতঃপর মতের পরে কি হবে মরতে হবে একথা মুসলিম অমুসলিম আল্লাহর বন্ধু আল্লাহর শত্রু আল্লাহর দিনের বন্ধু আল্লাহর দিনের শত্রু নামাজি বেনামাজি আস্তিক নাস্তিক মুশরিক মুওয়াহিদ তাওহীদবাদী আল্লাহর একত্ব বিশ্বাসী বা বহুত্ববাদী সবাই বিশ্বাস করে যে মরতেই হবে মরতেই হবে প্রাকৃতিক মত বলুক আর প্রাকৃতিক ব্যাপার স্যাপারই বলুক আর যাই বলুক না কেন আল্লাহর পক্ষ থেকেই বলুক আর নাই বলুক কিন্তু মরতে হবে এ কথা সবার জানা রয়েছে কিন্তু মরণের পরে মতের পরে কি হবে এ কথা একমাত্র জানে এবং বিশ্বাস করে মুমিন সেই হচ্ছে মুমিন সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ পাক বলছেন সূরা আনকাবুতে অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরানো হবে মতের পরে আসতে হবে কোথায় আমার কাছে ফিরে আসতে হবে ওয়াল কবরু বাবুন কুল্লু নাফসিন দাখিলু আর কবর এমন একটি দরজা যেই দরজায় প্রত্যেক ব্যক্তিকে দাখিল হতেই হবে আপনি কোন দেশে ইচ্ছা করলে গেলেন না নিজের দেশে মাতৃভূমিতে ইচ্ছা হলো গেলাম না যাব না এটা সম্ভব কিন্তু মত এমন একটি পানপাত্র সেটা পান করতে হবে সেখানে এসে ঘাটে আপনাকে নামতেই হবে এই ঘাট এমন একটি ঘাট যে ঘাটে আপনাকে নামতেই হবে আর কবর এমন একটি দরজা একটি গেট যেই গেটে আপনাকে প্রবেশ করতেই হবে আল্লাহ পাকের ইরশাদ করছে সূরা আলে ইমরানে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা এর পরের কথাগুলি মুমিন ছাড়া আর কেউ বিশ্বাস করে না মতের পরে তোমাদেরকে কিয়ামতের দিবসে পুরোপুরি প্রতিদান দেওয়া হবে তোয়াফাউনা উজুরাকুম তোমাদের পারিশ্রমিক দেওয়া হবে আর পূর্ণ মাত্রাই দেওয়া হবে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিনে তোমাদের পরিশ্রম মেহনত যদি ভালো থাকে তাহলে ভালো ফল দেওয়া হবে মহাপুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন আর যদি তোমাদের মেহনত পরিশ্রম খারাপ কাজে হয়ে থাকে তাতেও পরিশ্রম তো লাগে যারা অন্যায় কাজ করছে পাপ করছে তারাও সারা রাত জেগে মেহনত করছে হারাম খাচ্ছে তারাও মেহনত করছে হারামের ক্ষেত্রে তো সেই রকম যদি পাপের মেহনত পরিশ্রম থাকে ফুটপাতে বসে থাকছে নামাজ পড়ছে ঠিক আছে হেঁটে গেলেন আসলেন গরমে যাই হোক আর ঠান্ডায় শীতে তাতেও যে মেহনত আছে ওই ফুটপাতে বসে থাকছে নামাজ পড়তে যাচ্ছে না সেও ফুটপাতে গরমে কষ্ট করছে জি ইন্না সায়াকুম লাশাত্তা আল্লাহ বলছেন তোমাদের মেহনত বহুমুখী কেউ তো ভালো কাজের মেহনত করে আবার কেউ খারাপ কাজের জন্য মেহনত করে তাহলে সেখানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরোপুরি বদলা দেবেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ সেখানে দুই শ্রেণীর মানুষ হবে এক শ্রেণীর মানুষ যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং জান্নাতে তারা প্রবেশ করতে পারবে ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ এরাই হচ্ছে সফল কামিয়াব অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর পৃথিবীর ধন সম্পদ ভোগবিলাসের যেসব বিষয় বস্তু রয়েছে সব হচ্ছে প্রতারণার আসবাব প্রতারণার সামগ্রী এতে শুধু ধোকা ছাড়া আর কিছু নেই অনেকে এই ধোকায় পড়ে আছেন মনেই হচ্ছে না বছরকে বছর চলে যাচ্ছে মাস যাচ্ছে সপ্তাহ যাচ্ছে বছর যাচ্ছে দীর্ঘদিন চলে যাচ্ছে যুগ যুগ চলে যাচ্ছে মরণ বলে কখনো স্মরণ হয় না আর যদি এমনি জানাও থাকে যে হ্যাঁ সবাই মরছে আমাকে মরতে হবে, চোখের সামনে অনেকে মরলো, কিন্তু মরে কি হবে তার জন্য আমার করণীয় কি, আগামী জীবনটাকে আমি সুখী করি তার জন্য কোন রকমের কাজকর্ম মেহনত পরিশ্রম আমল নেই, এই হচ্ছে অধিকাংশ মানুষের অবস্থা। মত সম্পর্কে বেশ কিছু দিক নিয়ে আলোচনা করব। তার একটি দিক হচ্ছে যে মত এমন একটি বিষয় যে বিষয়ের অকাট্য ফয়সাল আল্লাহর পক্ষ থেকে রয়েছে, মরতে হবে, এ সম্পর্কে শুনলেন বেশ কিছু আয়াতের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ইরশাদ করেছেন, কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা ছাড়া, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তাকে ব্যক্ত করা হয়েছে ওয়াজহ দিয়ে, অর্থাৎ মুখমণ্ডল দিয়ে। তাহলে যেই সত্তা সম্পর্কে আল্লাহ ব্যক্ত করেছেন স্বয়ং নিজেই তার মুখমণ্ডল বলে, ওয়াজহাহু বলে, তাহলে সেই সত্তার মুখমণ্ডল আছে না নেই? আছে। যেমন আমরা আমাদের ভাষায় বলি, কোন বন্ধু বান্ধবের সাথে, আত্মীয়র সাথে, আপনজনের সাথে বা যে কোনো ব্যক্তির সাথে দীর্ঘদিন যদি দেখা না হয়, তাহলে আমরা কি বলি, ভাই আপনার চেহারা অনেকদিন পর দেখলাম, অনেকদিন ধরে আপনার চেহারা দেখিনি। এই যে অনেকদিন ধরে চেহারা দেখিনি মানে কি, তার হাত দেখেছি, পা দেখেছি, হ্যাঁ তার পেট দেখেছি, পিঠ দেখেছি, সামনে দেখেছি, পেছন দেখেছি, কিন্তু শুধু মুখটা দেখিনি, এটা কি ওর অর্থ হয় নাকি? না, চেহারা দেখিনি মানে তাকে দেখিনি। তো আল্লাহ পাক রব্বুল আর সেই ব্যক্তির চেহারা আছে বলেই চেহারা বলা হয়েছে, চেহারা না থাকলে বলা হইতো না, ঘোড়ার ডিমের মতো বলা হইতো না। একটি কথা শুধু আমাদের দেশে আছে, ঘোড়ার ডিম, তাই না? ওটা হয় না শুধু, আর বাকি কথা যার চেহারা আছে তার চেহারার কথাই বলা হয়। জি, আপনার শরীরের উত্তম অঙ্গটি বলে আপনাকে উদ্দেশ্য করা হয়েছে, আপনার ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে। তাই আল্লাহ স্বয়ং বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সূরা কাসাসের আয়াত নম্বর 88। প্রত্যেক বস্তু ধ্বংসশীল, হালেক এখানে আল্লাহ বলেছেন, আর মরে যাওয়া মানে হালাক হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, আরবিতে হালাকা মানে ধ্বংস হয়ে যাওয়া। যদি আমাদের দেশের ভাষায় কোন মানুষ যদি ইন্তেকাল করে আর যদি বলে লোকটি হালাক হয়ে গেছে, তো বলবে যে রে এই লোক দেখে শত্রু এই লোকের, তাই না? হালাকা মানে আল্লাহর গজব বা অভিশাপ সম্পর্কে ধারণা করে থাকে মানুষ, কিন্তু হালাকা মানে হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া, কোনো জিনিস নিশ্চিহ্ন হয়ে যাওয়া। জি, যা হচ্ছে মত, মানুষ মরে গেলে সে ধ্বংসশীল, শেষ হয়ে গেছে, সে হালাক হয়ে গেছে। তো আল্লাহ পাক বলছেন প্রত্যেক বস্তু হচ্ছে হালেক, ধ্বংসশীল, ইল্লা ওয়াজহা, আল্লাহর সত্তা ছাড়া। লাহুল হুকম, এবং বিচারের মালিক, ফয়সালার মালিক একমাত্র আল্লাহ। আপনি আমি যে আল্লাহর কাছে চলে যাব বিচার করার মালিক একমাত্র কে? আল্লাহ। লাহুল হুকম ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার কাছেই তোমরা ফিরে আসবে, তার কাছে ফিরে যেতে হবে। তো মওতের ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখেছেন, এই মওত হবেই হবে, এবং এই মওতের আল্লাহ সময় নির্ধারিত করেছেন। এটি আর একটি বিষয়, মওতের সময় আল্লাহ পাক নির্ধারিত করেছেন। যে আল্লাহ নির্ধারিত করেছেন সেই আল্লাহ মওতের সময় সম্পর্কে জানেন না? জানেন না। যিনি নির্ধারণ করেছেন অবশ্যই জানেন। যদি আপনি কারো ব্যাপারে কোনো কিছু নির্ধারণ করেন যে ভাই আপনাকে 10,000 টাকা দিলাম আপনাকে এক বছরের জন্য, তাহলে এক বছর আপনি জানছেন, ওর মেয়াদ জানছেন আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 50 বছর 60 বছর যাই হোক না কেন, যা দিয়েছেন, যখন আল্লাহ দিয়েছেন এবং সময় নির্ধারণ করেছেন, তখন তিনি এই সম্পর্কে এলম রাখেন, একমাত্র তিনি এই এলম রাখেন। আর এই যে সময় নির্ধারণ করেছেন, এতে কোন রকমের বাড়তি আর ঘাটতি হবে না। আল্লাহ সময় দিয়েছেন 60 বছর, আর বেড়ে গিয়ে 70 বছর হয়ে যাবে। সময় দিয়েছেন 60 বছর, আর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর 30 বছর বয়সের যুবক মানুষ মরে গেলেন, এমনটা পৃথিবীতে হয় না আর হবে না। কেন হয় না? যদি হয়ে যায়, যদি এরকম হয়ে যায়, ধরে নেন যে হয়ে যায় যদি বা হয়ে যেত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে লিখনই রয়েছে সময় নির্ধারণ, সেটা ভুল প্রমাণিত হতো না? হতো না। আল্লাহ ভুল মুক্ত না ভুল যুক্ত? ভুল মুক্ত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন লিখে রেখেছেন আর সে সম্পর্কে জানেন, তাহলে আল্লাহর জানা ভুল সাব্যস্ত হয়ে যেত, যা অসম্ভব কথা। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় নির্ধারণ করেছেন আর যে সম্পর্কে তিনি জানেন, তাতে এক মুহূর্তেরও কম বেশি হবে না। এইসব এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে, এবং আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো মৃত্যু হয় না। আল্লাহর আদেশের অর্থ এখানে হচ্ছে আল্লাহর ইচ্ছা। অনেক সময় কেউ খুন করে দিল কাউকে, এটা আল্লাহ আদেশ করেন না। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, আল্লাহ বান্দার জন্য কুফুরি কাজ, হারাম কাজ পছন্দ করেন না। সুতরাং কোন অন্যায় কাজের আল্লাহ আদেশ করেননি যে কাউকে খুন করো, হ্যাঁ শিরিক করো, কুফুরি করো, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। আমাদের দেশের মানুষদের আকিদায় বা ভাষায় অনৈসলামিক কথা অনেক ঢুকে আছে, তার মধ্যে একটি কথা হচ্ছে যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না। এই কথাটি ইসলাম বিরোধী কথা, বরং সূক্ষ্ম দৃষ্টিতে যদি তদন্ত করে দেখেন তো কুফুরি কথা। বিনা হুকুমে কথাটি হচ্ছে ইসলাম বিরোধী কুফুরি কথা, আর বিনা ইচ্ছায় এটি হচ্ছে শরীয়ত সম্মত ইসলামিক কথা। ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে, ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের সেই জন্যই এই আকিদা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা, যে আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না, আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের পাতা নড়ে না, বাতাস আসে আল্লাহর ইচ্ছায়, হ্যাঁ গরম আসে আল্লাহর ইচ্ছায়, শীত আসে আল্লাহর ইচ্ছায়, ভালো হয় আল্লাহর ইচ্ছায়, মন্দ হয় আল্লাহর ইচ্ছায়, সবকিছু আল্লাহর ইচ্ছায়। কিন্তু হুকুম, হুকুম মানে হচ্ছে আদেশ। হুকুম মানে কি? আদেশ। আল্লাহ ভালো কাজের আদেশ করেন না খারাপ কাজের আদেশ করেন? না, দুই কাজেরই আদেশ করেছেন, একমাত্র ভালো কাজের আদেশ করেছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া রাকুম আর রাকিম লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক করিন আল্লাহর সাথে। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূলের পথ না অন্য পথ নিও না। ওমা ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সৎ কথা সত্য কথা ইসলাম স্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি রাসূলের রাস্তা বাদ দিয়ে অন্য কোন রাস্তা কেউ গ্রহণ করে, তাহলে আল্লাহ সব ভালো কাজের আদেশ করেছেন। কোথাও আছে কি শিরকের আদেশ, জেনার আদেশ, খুনের আদেশ, হ্যাঁ মদপানের আদেশ? না, নেই। তাহলে আল্লাহ খারাপ কাজের আদেশ করেন না। তবে আল্লাহর ইচ্ছার বাইরে যেহেতু কিছু হয় না, সেজন্য আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়ে ছেড়েছেন। আপনার সামনে বাচ্চা খেলা করেছে, খেলা করেছে, আপনি স্বাধীন ছেড়ে রেখেছেন, খেলা করতে করতে হয়তো খারাপ কিছুতে হাত দিয়ে দিল, এমন একটা কাজ করলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। খেলা করার জন্য আপনি স্বাধীনতা দিয়েছেন, যদি আপনি বেঁধে রাখতেন, স্বাধীনতা না দিতেন, তাহলে আগুনে হাত দিতে পারত না বা অ্যাক্সিডেন্ট হতো না, হতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ওইরকম স্বাধীনতা দিয়ে রেখেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মত যে হবে এ সম্পর্কে তিনি জানেন এবং লিখে রেখেছেন, সময় নির্ধারণ করেছেন, তার কম বেশি হবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন মত কিভাবে হবে, বিছানায় হবে, রাস্তায় হবে, অ্যাক্সিডেন্ট হবে, জেহাদের ময়দানে হবে, কার হাতে হবে, কিভাবে হবে, কোন রোগে হবে, সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন এবং তা লিখে রেখেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 145, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, কোন ব্যক্তির মত হতেই পারে না আল্লাহর ইজন অনুমতি ছাড়া। ওমা কানা লিনাফসিন, কোন ব্যক্তির আন তামুতা, কোন ব্যক্তির মত হতে পারে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। কিতাবা মুআজ্জালা, আল্লাহ লিখে রেখেছেন এবং মুআজ্জালা সময় নির্ধারণ করেছেন, আজাল থেকে আজাল মানে সময়, মুআজ্জালা সময়কে আল্লাহ নির্ধারণ করেছেন, এতে কম বেশি হবে না। মহান আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন আরাফের আয়াত নম্বর 34, ওয়ালাইকুম বিল কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির সময়সীমা নির্ধারণ করেছেন আল্লাহ, জাতিরও সময়সীমা নির্ধারণ করেছেন। জরুরি নয় যে একটি জাতি চিরকাল কিয়ামত পর্যন্ত থাকবে, যখন জাতির সময় আল্লাহ নির্ধারণ করেছেন তো ব্যক্তির সময় তো অবশ্যই নির্ধারিত রয়েছে। জাতির ব্যাপারটি অনেক সময় হয়তো বুঝতে অস্পষ্ট, বুঝতে পারছেন না, কিন্তু চোখের সামনে ইতিহাস রয়েছে। আজ সম্প্রদায় জাতি এসেছে ধ্বংস হয়ে চলে গেছে, সামুদ সম্প্রদায় এসেছে ধ্বংস হয়ে চলে গেছে, মোগল জাতি এসেছিল দীর্ঘদিন ভারতে রাজত্ব করেছে চলে গেছে, পারস্য অগ্নিপূজক জাতিরা ছিল তারা রাজত্ব করে চলে গেছে পারস্য দেশে, রোমান সাম্রাজ্যের জাতিরা এসেছিল তারা রাজত্ব করে চলে গেছে ধ্বংস হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। যেকোনো জাতির আল্লাহ বলছেন ওয়ালাইকুল্লা উম্মাতিন আজাল, প্রত্যেক জাতির আল্লাহ সময় নির্ধারণ করেছেন। কমিউনিস্টদের রাশিয়ায় সোভিয়েত ইউনিয়নে আল্লাহ সময় নির্ধারণ করেছেন 70 বছর, থেকে চলে গেছে, তাদের পতন ঘটেছে। এইভাবে যে কোনো জালেম হোক তাদেরও আল্লাহ সময় নির্ধারণ করে, চিরকাল জালেম জালেম থাকতে পারবে না, এমন একটি সময় আসবে যখন ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ বলছেন ফাইজা যা আজালহম, সুতরাং তাদের যখন সময় চলে আসবে, লা ইয়াস্তাখিরুনা সাআতান, কিছুক্ষণ, সা আজকালকার আরবিতে সা মানে হচ্ছে 60 মিনিটের এক ঘন্টা, কিন্তু কোরআনে কেরিমের ভাষায় তখন 60 মিনিটের এক ঘন্টার যুগ ছিল না, এই ঘড়ির জামানা ছিল না। তাই সাআতান মানে মুহূর্ত, এক মুহূর্ত বিলম্ব হবে না, ওয়ালা ইস্তাকদেমুন, আর এক মুহূর্ত আগেও মক্কা আসবে না। আপনার যে সময় রয়েছে, আমার যে সময় রয়েছে, সেটা কেউ কমিয়ে দিতে পারবে না। সারা বিশ্বের মানুষ যদি একদিকে হয়ে যায় জালেমরা, তবু আমার বয়স আপনার বয়স কমিয়ে দিতে পারবে না। এই আকীদা হচ্ছে আমাদের ইমানি আকীদা, তকদিরের প্রতি ইমান, এই হচ্ছে আখিরাতের একটি অংশ মওত, তার প্রতি ইমান, দুটি বিষয় এখানে রয়েছে। আর যদি সারা বিশ্বের আপনজন বন্ধু বান্ধব মিলে যদি চেষ্টা করে যে একে সারা বিশ্বের সবচেয়ে উন্নত মানের চিকিৎসা দিয়ে একে সময় কিছু বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে, তবু এক মিনিটও বাড়াতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনুল কারিমে ঘোষণা করেছেন। মত সম্পর্কে আরেকটি বিষয় হচ্ছে যে মতের যে আল্লাহ সীমা নির্ধারণ করেছেন সেটি গাইব, অদৃশ্য। এই গাইবের বক্সের মধ্যে বন্ধ রয়েছে আমার বয়স কত, আমার আর কতদিন সময় থেকে গেছে, আপনাদের বয়স কত আর কার কতটা সময় থেকে গেছে, পৃথিবীতে আর কতদিন থাকবেন, আর কতদিন ছিল টোটাল সময়, এটি হচ্ছে এমন এক গায়েব যা বন্ধ রয়েছে, আপনি দেখতে পান না, সারা পৃথিবীর কেউ দেখতে পায় না, না নবী না ওলি না কেউ, কোনো ব্যক্তি জানে না, এমনকি ফেরেশতাও জানে না, যতক্ষণ পর্যন্ত মালাকুল মওতকে এই দায়িত্ব না দিয়ে দেওয়া হয়। আর তাই এক বছরের এক বছর হিসাব নিকাশ তাকে দেওয়া হয় যে এক বছরে এতগুলি আত্মার রূহ তোমাকে কবজ করে নিয়ে আসতে হবে, তার আগ পর্যন্ত কিছুই জানে না। তো এই এমন এক অদৃশ্য ইস্তাজার আল্লাহ বিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গায়েব অদৃশ্যকে নিজের জন্য খাস করেছেন। এই এলম এই জ্ঞান আল্লাহ ছাড়া আর কেউ রাখে না। সূরা লোকমানের আয়াত নম্বর 34 শেষ আয়াত আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদান ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামূত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কয়টি বিষয় উল্লেখ করেছেন, এগুলোকে গায়বের গায়বের মাফাতিহ চাবি বলা হয়েছে, মাফাতিহুল গায়বি খামসা, গায়বের চাবি, এমন গায়েব অদৃশ্য যে সম্পর্কে কোন মানুষ জানে না, কোন নবী ওলি কেউ জানে না, কোন ফেরেশতাকে খবর নেই। তার শেষ আল্লাহ বলছেন ওয়া মা তাদরি নাফসুন, কোন ব্যক্তি জানে না যে বিআইয়ি আরদিন তামূত, কোন দেশে কোন শহরে কোন গ্রামে কোন সময়ে কখন মৃত্যু হবে, কি অবস্থা মৃত্যু হবে। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামূত। আর একটি বিষয় মত সম্পর্কে হচ্ছে যে মত যখন মানুষের আসে, মৃত্যুর মুহূর্ত যখন ঘনিয়ে আসে, তখন বিভিন্ন মানুষের বিভিন্ন অবস্থা সৃষ্টি হয়, একই রকম অবস্থায় সবার মত হয় না, তবে দুই ভাগে ভাগ করা যেতে পারে। ইমানদার এবং সৎকর্মশীল আল্লাহর নেক বান্দা যারা ভালো মানুষ, নামাজি, হারাম কাজ করে না, ওয়াজিব তরক করে না, তাদের আশা করা যায় যে ভালো অবস্থাই হবে মত। আর যারা কাফের, মুনাফিক, নাস্তিক, মুশরিক, কবর পূজারী, কবরে সেজদাকারী, অথবা কাবিরা গোনা করে, ফরজ ওয়াজিব তরক করে, পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করে না, তাদের আল্লাহর গজবের একটি দৃশ্য হবে যা সে অবলোকন করবে, দেখতে পাবে মওতের সময়। এ সম্পর্কে বহু কথাই রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে, যে হাদিসগুলি হয়তো সময়ের অভাবে আজকে উল্লেখ করা যাবে না, কিন্তু এইদিকে শুধু ইঙ্গিত করলাম যে মানুষের দুইটি অবস্থা হবে। একটি হবে ভালো অবস্থা, যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে বুখারি মুসলিম শরীফের হাদিসে, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বর্ণনা করেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে মুলাকাতকে ভালোবাসে, সাক্ষাৎকে ভালোবাসে, আল্লাহও তার সাথে সাক্ষাৎকে ভালোবাসে। ওমান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে, যে দয়া করতে চায় না, তো আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করে, তাকেও দেখতে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা, না আমরা দেখা সাক্ষাতের ক্ষেত্রে মানুষ, কেউ তো কারো সাথে সাক্ষাতের ক্ষেত্রে আগ্রহী, সুযোগ পেলে না আসতে দেন, বা আমি নিজে থেকে দেখা করি, আগ্রহী, আবার কারো সাথে দেখা সামনে কাছে দিয়ে যাচ্ছে, দেখা করার সুযোগ হয়েছে, তারপর ভুরুকে পড়ছেন, না অন্যদিকে টান দিলেন, দেখাই করবো এর সাথে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা দুই রকম রয়েছে, এক রকমের বান্দা আছে যাদের সাথে দেখা করাকে আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ চাইবেন যে এই বান্দার সাথে আমার দেখা হোক, এই বান্দা আমার সাথে দেখা করতে আসুক। আর কিছু মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ দেখা করাকে ঘৃণা করবেন, চাইবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা করতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন এই হাদিস বর্ণনা করলেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা নাকরাহুল মউত, কে আমাদের মরতে চায়, আছে কেউ যে আমি এখন মরতে প্রস্তুত, এখনই প্রস্তুত মরার জন্য, এমন কেউ নেই, সবাই বেঁচে থাকতে চায়, আরে কিছুদিন তো হোক, ভালো নিয়তে বেঁচে থাকা যেতে পারে, যে আল্লাহ আরো যদি কিছু সময় পেয়ে যায় তো আরো বেশি নামাজ বাড়বে, পাঁচ অক্ত একদিন বাঁচতে পারলে পাঁচ অক্ত নামাজ বাড়বে, আগামী রমজান পেয়ে যায় তো রমজানের তিরিশটি রোজা বাড়বে, আপনার তারাবি বাড়বে, কিয়ামুল লাইল বাড়বে, ইত্যাদি আরো অনেক নাকি দান খেরাত বাড়বে, এক বছরে কিছু পয়সা হলে যাকাত দেবো, যাকাত বাড়বে, মাতা পিতার সেবা করে আরো এক বছর আরো নাকি বাড়বে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ভালো নিয়ত নিয়েও বেঁচে থাকার আকাঙ্ক্ষা সবাই করে। আর যারা দুনিয়ামুখী তাদের সম্পর্কে আল্লাহ পাক তো কোরআন কারিমে বলেছেন ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফাসানা, যারা আখিরাতমুখী নয়, পরকাল সম্পর্কে তাদের কোন ভ্রুক্ষেপ নেই, পরোয়াই নেই, বেপরোয়া, তাদের সম্পর্কে কাফের মুনাফিক বেদিন নামে মাত্র মুসলমান, কাজে কর্মে মুসলমান নয়, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের আকাঙ্ক্ষা হবে লাউ ইউআম্মারু আলফাসানা, হাজার হাজার বছর যদি বাস্তব, আল্লাহ বলছেন যদি হাজার বছরও তোমাকে আমি বয়স দিয়ে দিই তবু আজাব থেকে উপায় নেই, একদিন আসতে হবে, একদিন সোজা ইউ টার্ন করে কোন দিকে যাবে, তো দুনিয়ামুখী কত দূর যাবে তুমি, কত দূর, এক হাজার দুই হাজার বছর বাঁচবে, আদ সম্প্রদায়ের লোকের ওইরকম তো বাঁচত, আগের লোকের ওইরকম দীর্ঘদিন সময় পেত, কিন্তু আবার কোথায় ফিরে আসতে হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়াফিহা নুইদুকুম, আমি মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেবো, আবার কবরে আসতে হবে, এই মাটি থেকে কবর থেকে তোমাকে উদ্গত করবো আবার বের করবো, তার আত নখরা পুনরায় আর কিয়ামতে বিচার দিবসে হাজির হইতে হবে, জবাবদিহি করতে হবে। তো জিজ্ঞাসা করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবাই মত থেকে বাঁচতে চাই, কে ইচ্ছে করে মরতে চায়, যখন মরতে চায় না তার মানে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় না, তাহলে আমরা যে মরতে চাই না তাহলে আল্লাহ কি আমাদেরকে ঘৃণা করেন, প্রশ্ন সংশয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই হাদিসের অর্থ এই নয় যেটা তুমি বুঝেছো, এই হাদিসের অর্থ হচ্ছে যে যখন একেবারে মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসে আর মালাকুল মউত এসে হাজির হয়ে গেছেন, তার আগে অসংখ্য ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে নিয়েছেন, যদি সৎকর্মশীল হয়, ভালো মানুষ হয়, নেক মানুষ হয়, তাহলে আল্লাহর ভালো ফেরেশতা যারা, আল্লাহর সুসংবাদদাতা ফেরেশতা, ফেরেশতা সবগুলি ভালো, আজাবের ফেরেশতাও ভালো আর যেগুলি আল্লাহর নিয়ামত দানকারী ফেরেশতা তারাও ভালো, কিন্তু যেগুলি সুসংবাদদাতা ফেরেশতা ভালো রূপ নিয়ে, ভালো চেহারা নিয়ে, ভালো আকার নিয়ে সে হাজির হবে আর সুসংবাদ শোনাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসে বলেছেন ইউবাশশিরু বিরজওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ শোনাবে, বান্দা তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করো না এই ছেলে মেয়েদের কথা, চিন্তা করিও না স্ত্রীর কথা, চিন্তা করিও না দুনিয়ার কথা, কি ছুটে যাচ্ছে আর কি থেকে গেল, কি করতে পারলাম না, ওইসব চিন্তা করিও না, সুসংবাদ তোমার জন্য আল্লাহ তোমার উপর রাজি রয়েছে, সুসংবাদ তোমার জন্য, তোমার জন্য সম্মানের বস্তু আল্লাহ তৈরি করে রেখেছেন, কারামাত, তোমাকে সম্মানিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত তৈরি করে রেখেছেন জান্নাতে। এই যখন সুসংবাদ দেখা দেওয়া হয় তখন কি আগ্রহ মরার জন্য, ফেরেশতাদেরকে দেখে ফেলেছে আর ফিরতে তো পারবেন না, কিন্তু তখন আগ্রহ যে তাড়াতাড়ি যাই, যত তাড়াতাড়ি যেতে পারবো আখেরাতের দিকে পাড়ি দিতে পারবো, মতের ওপারে চলে যেতে পারবো, ততই সুখ আর সুখ। এই সময় আল্লাহর সাথে সাক্ষাতে অত্যন্ত আগ্রহী হয়ে যায় একজন নেক মুমিন বান্দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এইভাবে বোঝালেন কথাটি। পক্ষান্তরে একজন পাপী কাফের মুনাফিক মুশরিক গুনাহগার বেনামাজি পাপিষ্ঠ যারা কবিরা গুনাহ করেছে এবং তওবা করে সংশোধন করেনি, এই অবস্থায় রয়েছে, হঠাৎ করে যখন মৌতের সময় চলে আসলো, বুশরাবি আযাবিল্লাহি ওয়া গাযাবিহি, আল্লাহর আযাবের সংবাদ দেওয়া হয়, আল্লাহর আযাবের ফেরেশতারা বিকট রূপ নিয়ে, চেহারা নিয়ে, আকার নিয়ে এসে বলে এই খবিস, আইয়াতুহান নাফসুল খবিসা, হে খবিস আত্মা, হে খবিস আত্মা, চলো আর কতদিন পৃথিবীতে থাকবে, আর সময় নেই, এখন বোঝা যাবে কি করেছো দুনিয়াতে, এই যখন ধমক দিতে থাকবে, শাসানিমূলক কথা বলতে থাকবেন ফেরেশতাগণ আযাবের, তখন পালাবার চেষ্টা করবে, কিন্তু উপায় আছে, আল্লাহর আযাবের ফেরেশতা দেখে নিয়েছে, মালাকুল মউতকে দেখে নিয়েছে, এখন আর উপায় নেই, যেতেই হবে, কিন্তু চাইবে না যেতে, গেলেই মরলেই মরে মরণের ওপারে গেলেই তো আযাব শুরু হবে, কবর থেকে যে আযাব শুরু হবে আল্লাহ, এই আযাব তার শেষ হওয়ার নয়, আর তো নামাজ পড়ার সুযোগ নেই, আর তওবা করার সুযোগ নেই। এই মুহূর্ত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইউকবালু তাওবাতুল আবদে মা লাম ইউগাররে, বান্দার তওবা অতক্ষণ পর্যন্ত কবুল হবে যতক্ষণ পর্যন্ত এই মৃত্যুর অবস্থাকে অবলোকন না করে নিয়েছে। গারগারা মৌতের গারগারা এসে যাওয়া মানে মৌতের ফেরেশতাদেরকে দেখে নেওয়া, তারপরে তওবা করবে কিন্তু আর তওবার সুযোগ নেই, বলবে রব্বের যেমন আল্লাহ ফিরিয়ে দাও, কিন্তু আল্লাহ ফিরাবেন না। লালি আমল সালেহান, আল্লাহ কিছু ভালো আমল করে আসবো, আল্লাহ বেশি কিছু করতে পারিনি, আল্লাহ সামান্য কিছু করেছি কিন্তু গুনার পাহাড় বেশি রয়েছে, আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও, আজাবে ফেরেশতাদেরকে অনুরোধ করা শুরু করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন বলেছেন লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাখদিমুন, এক মুহূর্ত বিলম্ব হবে না আর এক মুহূর্ত আগেও মওত আসবে না। তো এই সময় পছন্দ করবে না যে তার মত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সময় আল্লাহ ঘৃণা করে যে এই খবিজ বান্দা যাতে করে আমার সামনে না আসে, এই খবিজ বান্দা যাতে করে আমার রহমত যেহেতু পাওয়ার হকদার নয় অধিকারী নয় সুতরাং সামনে না আসে, আল্লাহ তাকে ঘৃণা করে এবং তার সাথে সাক্ষাৎকে ঘৃণা করে। তো মওতের সময় বিভিন্ন অবস্থা হবে, তার মধ্যে একটি অবস্থার দিকে ইঙ্গিত করলাম যে সেটি হচ্ছে যে ফিরতে চাইবেন। এ সম্পর্কে একাধিক আয়াত কোরআনে কারিমে রয়েছে, ফিরতে চাইবে যে আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও। আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কখনো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নীতিমালায় এই কথা নেই যে কোন ব্যক্তিকে মওতের দৃশ্য দেখে দেওয়ার পরে আবার ফিরিয়ে দেওয়া হবে না। তাহলে তো চোখে দেখে নিল, আল্লাহ পাক ইমানের জন্য প্রথম শর্ত রেখেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে বিশ্বাস করেছে। আজাবের ফেরেশতাকে দেখনি, নিয়ামতের ফেরেশতাকে দেখনি, কবরের অবস্থা দেখনি, ওহি কেমন করে নাজিল হয়েছে দেখনি, জিবরাইল কেমন ভাবে নবী সাল্লামের কাছে এসেছেন তা তুমি দেখনি, কোরআনে কারীম কি আসমান থেকে নাজিল হয়েছে আসমানি সিলেবাস তাও দেখনি, জান্নাতও দেখনি জাহান্নামও দেখনি, তারপরও বিশ্বাস করতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যদি বিশ্বাস না করেন দেখে নিলেন তারপরে বিশ্বাস করেন না, আল্লাহ সুযোগ দেবেন না। এই সময় তওবার দরজা বন্ধ হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মত সম্পর্কে আরেকটি কথা এখানে বলে দিই, তা হচ্ছে যে মত আল্লাহ যখন নির্ধারণ করেছেন সুতরাং এই ক্ষেত্রে আপনার এই ইখতিয়ার নেই, স্বাধীনতা নেই যে আপনি সেই ক্ষেত্রে তাড়াহুড়া করবেন যে আমার জীবন আমার প্রাণ আমি নাশ করে দিলাম আমি থাকলাম না, এই ইখতিয়ার নেই। যাকে আত্মহত্যা বলা হয় সেজন্য আত্মহত্যা একটি বড় হারাম কাজ এবং কাবিরা গুনাহ, এই সম্পর্কে বিস্তারিত একটি আলোচনা আছে যেটি পাবেন আপনি, রেকর্ড হয়ে আছে। তো আর এইরকমই যখন আত্মহত্যাও করা যাবে না, আত্মহত্যা হয়তো করেন না, অনেক ভালো মানুষ আছে কিন্তু মতের আকাঙ্ক্ষা করে, মতের আশা করে যে মত চলে আসুক, এবং মতের আশা আকাঙ্ক্ষায় হয়তো মতের জন্য দোয়া করে যে আল্লাহ তুমি মরণ করো, জায়েজ নয় হারাম। আমাদের দেশে বহু মানুষ করে, তার মধ্যে মহিলাদের মধ্যে এই রোগ সবচেয়ে বেশি আছে, আছে না, স্বামী স্ত্রী তো সারা জীবন ভালো কাটলো, একবার কোনদিন একটু কোন রকমের গরমির হয়ে গেছে হয়তো, বা একটু জুলুম হয়ে গেছে, হতে পারে মানুষ মাত্রে জুলুম হয়ে যেতে পারে, জুলুম হয়ে গেছে বা কিছু হয়েছে বা মনের উল্টো হয়েছে, আল্লাহ আর বেঁচে থাকতে চায় না, আল্লাহ তুমি আমার মত করো মরণ করো, নিজের মত তো চাই চাই। মহিলাদের আর একটি রোগ আছে ছেলে মেয়েদের ক্ষেত্রে, একটা ছেলে কোনো কিছু করতে গিয়ে খেলাধুলা করতে গিয়ে কোন রকমের কিছু ক্ষতি করে চলে এসছে, বা কোনো কাজ করতে গিয়ে ক্ষতি করে চলে এসছে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কি বলে আমাদের দেশের মহিলারা, মর তুই মর মরিস রে আবার ফিরে এসছিস তুই, হ্যাঁ কত মূর্খামি জেহালত রয়েছে আমাদের মুসলিম সমাজে। না নিজের মতের আকাঙ্ক্ষা করা যাবে না অন্য কারো, যদি নিজের নিজের আপনি নিজেরটাকে মনে করছেন আমার নিজের প্রাণ নিজের জীবন, তারপরে যদি মতের আকাঙ্ক্ষার দোয়া না করা যায় তাহলে ছেলে মেয়েদের জন্য বা অন্য কোন মানুষের জন্য এমনকি শত্রুর জন্য মতের আকাঙ্ক্ষা করা না শরীয়ত সম্মত কাজ নয়। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কঠোর ভাবে, লা ইয়াতামান্না ইয়ান্না আহাদুম মিনকুমুল মাউতা, তোমাদের কেউ যেন মতের আকাঙ্ক্ষা না করে যে আল্লাহ মত যদি হয়ে যেত, আল্লাহ যদি মরে যেতাম। সাধারণত এরকম কখন করে হয়, স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে অথবা বাবা মায়ের সাথে ঝগড়া হয়েছে, অশান্তি এমন পারিবারিক অশান্তি আর যার কারণে থাকতে পারছেন, এগুলি ক্ষেত্রে হয়ে থাকে আমাদের সমাজে, আর হয়ে থাকে রোগ ব্যাধির ক্ষেত্রে, পেটে চরম ব্যথা আর থাকতে পারছেন না, বুকে ব্যথা আর থাকতে পারছেন না, এমন কোন রোগ হয়েছে অনেক চিকিৎসা করলেন ভালো হচ্ছেন না, বিছানায় পড়ে আছেন, পেশাব পায়খানা বিচারে হয়তো, আর যে আত্মীয় স্বজন আছে তারাও আপনাকে আর মানে বরদাস্তই করতে পারছেন না, আপনার পেশাব পায়খানা নিয়ে পরেশান হয়ে গেছে, এই সময়গুলিতে বিশেষ করে অনেক মূর্খ লোকেরা মতের আকাঙ্ক্ষা করে, আল্লাহ তুমি মত করো, আর কতদিন এরকম বিছানায় পড়ে থাকবো। নিষেধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না, কোন ব্যক্তি যেন আশা আকাঙ্ক্ষা না করে মতের, লিদুররিন নাযালা বিহি, লিদুররিন আসাবাহু, নির্বাচিত হয়েছে কোন বালা মুসিবতের কারণে, বিপদ আপদের কারণে, জি কোন অসুখ ব্যাধির কারণে, অথবা ঋণী হয়ে যাওয়ার কারণে। আমাদের দেশে অনেকে ঋণের বোঝা কাঁধের উপর চেপে গেছে আর ঋণ পরিশোধ করতে পারে না, আর হয়তো অপমান করছে, সমাজে অপমান হচ্ছে, যারা টাকা পয়সা পাবে স্বাভাবিক কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহি সাহিবিল হক, যে ব্যক্তি টাকা পয়সা পাবে তার বলার অধিকার রয়েছে, চেপেও বলতে পারে অনেক সময়, কারণ ভাবছে হয়তো চেপে বললে আপনি হয়তো দেবেন কোনো ব্যবস্থা করে। তো এই ক্ষেত্রে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে, ঋণের বোঝা নিয়ে আর বরদাস্ত করতে পারছেন, আত্মহত্যা করে। আর যদি আত্মহত্যা হারাম, জাহান্নামে যাব, তো মনে করে যে হয়তো এইটুকু জায়েজ হবে, তাই বলে কি করে আল্লাহর কাছে, তো আল্লাহ তুমি মত করে দাও, মরে যাই তাহলে সব ঠান্ডা হয়ে যাবে, আর কি আমার কাছে চাইতে আসবে, আর কে গলায় গামছা দেবে, কে ধরবে আমাকে, আর পারি না আল্লাহ বরদাস্ত করতে, জায়েজ নাই। কোন বালা মুসিবত বিপদ আপদের জন্য মতের আকাঙ্ক্ষা করা, আশা করা জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন কারা লাবুদ্দা ফাইলান, যদি বরদাস্ত আর হচ্ছে না। অনেকের এরকম হয়, জালেম প্রশাসক, আপনি একেবারে নির্দোষী মানুষ, নিষ্পাপ মানুষ, আপনাকে ধরে উঠিয়ে নিয়ে চলে গেল বছরকে বছর জেলে, আর টর্চার আর নির্যাতন করছে, আর বরদাস্ত করতে পারছেন না, তাহলে রাস্তা কি আছে আল্লাহর কাছে দোয়া করার, যে আল্লাহ তুমি তোমার কাছে আমাকে নিয়ে নাও? রাস্তা আছে, কি রাস্তা আছে, কিন্তু সরাসরি মত চাওয়া যাবে না, সরাসরি আল্লাহ আমাকে মত দিয়ে দাও, আমাকে মরণ দাও, এই দোয়া করা যাবে না। কি দোয়া করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, ফাইন কানা লাবুদ্দা ফায়লা, যদি অবশ্যই হয় যে না তোমাকে দোয়া করতেই হবে মতের, তাহলে কি করো, সরাসরি মতের দোয়া করি না, যে আল্লাহ আমার মরণ করো না, আল্লাহুম আহইনি মা কানাতিল হায়াতু খাইরাল্লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল্লি, আল্লাহ আহইনি, আমাকে বাঁচিয়ে রাখো পৃথিবীতে, জীবিত রাখো, মা কানাতিল হায়াতু খাইরাল্লি, যতদিন আমার জন্য বেঁচে থাকা কল্যাণকর হয়। আল্লাহ যদি বেঁচে থাকায় কোনো ভালো থাকে, আল্লাহ আমার আমার পরিবারের, আমার ছেলে মেয়েদের, আমার স্ত্রী, তাদের যদি ভালো থাকে, তাহলে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, ওয়াতাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খাইরাল্লি, আর আমাকে মৃত্যু দান করো যখন আমার জন্য মরে যাওয়াই ভালো হবে। আল্লাহ তুমি ভালো জানো যে আমার জন্য বেঁচে থাকা ভালো না আমার জন্য মরে যাওয়া ভালো, আল্লাহ তুমি ভালো জানো। সুতরাং এইভাবে দোয়া করতে পারা যেতে পারে বেশি বিপদ আপদ হলে, কিন্তু সরাসরি মত চাওয়া যাবে না। মানুষের মৃত্যুর সময় বিভিন্ন অবস্থা হয়, এই কথাটি বলছিলাম, তার মধ্যে একটি অবস্থা হচ্ছে যে কাফের মুনাফিক বেনামাজি কাবিরা গুনাহ করে যারা মারা যায়, তাদের যখন আত্মাগুলিকে ফেরেশতাগণ গ্রহণ করেন, ফেরেশতাগণ গ্রহণ করেন, এ সম্পর্কে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায়ে সিজদায় বলেছেন যে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তাহলে মানুষের আত্মা যে গ্রহণ করেন মানে মৃত্যু দান করেন যে ফেরেশতা, তার নাম কি, আমাদের দেশের মানুষরা জানে আজরাইল বলে, তাই না? আজরাইল নামে কোন ফেরেশতার নাম না কোরআনুল করিমে রয়েছে, কোরআনুল করিম তো সাধারণ মানুষ পড়ে নিতে পারবে, যে এক খতম দিয়ে আর খুঁজি যে কোথায় আজরাইল আছে, আছে কোথাও, কোথায় নেই। কোরআনে করিমে শুধু ফেরেশতাগণের নামের মধ্যে জিবরাইল রয়েছে আর মিকাইল রয়েছে, ইসরাফিল কোরআনুল করিম আছে না, আর মালাকুল মত আছে। মালাকুল মত মানে মরণের ওপর নিযুক্ত ফেরেশতা, মরণের দায়িত্বশীল ফেরেশতা। আল্লাহ কোরআনে কারিমে সূরায়ে সাজদা এই আয়াতে উল্লেখ করছেন যে কুল ইয়াতাওয়াফাকুম, হে নবী আপনি মানুষকে জানিয়ে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মওত, তোমাদেরকে মতের ফেরেশতা ওয়াফাত দিয়ে থাকেন, মৃত্যু দিয়ে থাকেন, তোমাদের আত্মাগুলিকে গ্রহণ করে থাকেন। এখানে এক বচন আল্লাহ বলছেন মালাকুল মওত, আবার অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন তাওয়াফাতহু রসুলনা, আমার দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ, রাসূলের বহু বচন জামা হচ্ছে রসুল, তাওয়াফাতহু রসুলনা ওয়াহুম লা ইউফাররিতুন, আল্লাহ পাক বলছেন যে আমার রসুলগণ, আমার দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ ওয়াফাত দিয়ে থাকেন, আত্মা গ্রহণ করে থাকেন। তাহলে এই আয়াত দ্বারা মনে হয় যে মালাকুল মওত মরণের ক্ষেত্রে নিযুক্ত ফেরেশতা, যারা রূহগুলি বান্দার মানুষের কবজ করে থাকেন, এক ফেরেশতা নন বরং অনেক ফেরেশতা রয়েছেন, আর এটি হচ্ছে ঠিক ইনশা আল্লাহ তাআলা। তবে মালাকুল মওত এই জন্য বলা হয়েছে, যিনি মালাকুল মওত তিনি হচ্ছেন তাদের চিফ, প্রত্যেক ক্ষেত্রে একজন কি থাকে, হেড অব দ্য ডিপার্টমেন্ট থাকে, হ্যাঁ, আর চিফ থাকেন। তো তিনি হচ্ছেন চিফ, আর তার আন্ডারে অসংখ্য ফেরেস্তা রয়েছেন সারা পৃথিবী, যেখানে যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে থাকেন। এইভাবে দুই আয়াতের মধ্যে সমন্বয় হবে। আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা আনআমের আয়াত নম্বর 61-তে, হাত্তা ইযা জা আহাদাহুমুল আহাদাকুমুল মউত, তোমাদের কাছে যখন মউত চলে আসে, তাওয়াফাতু রাসূলুনা, তখন আমার রাসূলগণ দূতগণ অর্থাৎ ফেরেশতাগণ ওয়াফাত দিয়ে থাকেন ওই ব্যক্তিকে, ওহুম লা ইউফাররিতুন, এবং তারা বাড়াবাড়ি করেন না, তারা জুলুম অত্যাচার করেন না। আজকাল দুনিয়ার ক্ষেত্রে জুলুম অত্যাচার হচ্ছে, আসামি ধরে নিয়ে আসে, 10টা আসামি ধরে নিয়ে আসলে দেখবেন যে কমপক্ষে 3-4টা আসামি তো এমন আছে যারা নির্দোষী, অথবা নির্দোষী না হইলে যতটা দোষ তার চেয়ে বেশি তাদের উপরে শাস্তি চাপিয়ে দেওয়া যায় নাকি। হ্যাঁ, আবার যেগুলি বড় বড় আসামি সেগুলিকে ছেড়ে দিয়ে, বড় বড় গজাড় যেগুলো আসামি সেগুলিকে ছেড়ে দিয়ে চলে আসছে, তাই না, ওই ভুষকিয়ে ছেড়ে দিয়েছে, আর না হইলে কোন সোর্সের মাধ্যমে তাদেরকে ছেড়ে দিয়েছে বা ছাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি, বা ধরতে পারছে না তাদেরকে, ধরলে অসুবিধা আছে ইত্যাদি, বিভিন্ন রকম কারণ আছে দুনিয়ায়। তাহলে জুলম অত্যাচার হচ্ছে, অন্যায়কারীকে জালেমকে অপরাধীকে শাস্তি না দেওয়াও জুলম, আর যে ব্যক্তি অপরাধ করেছে কিন্তু অপরাধ কম আর তার চেয়ে বেশি শাস্তি দেওয়া হলো সেটিও জুলম, আর এইরকম নির্দোষী ব্যক্তি যে কোনো দোষী করেনি তাকেও শাস্তি দেওয়া হচ্ছে জুলম। এই জুলমগুলি দুনিয়ায় মানুষ করে থাকে, প্রশাসন অনেক সময় করে থাকে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাগণ সম্পর্কে আল্লাহ বলেন ওহুম লা ইউফাররিতুন, তারা কোন রকমের জুলম অত্যাচার করেন না। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহ যা আদেশ করেন সেই আদেশের কোনো নাফরমানি তারা করেন না। ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তাই তারা পালন করেন, আদেশের এক সেকেন্ড আগেও তারা রুহ কবজ করবেন না, আদেশ হয়নি বা আদেশ হয়ে গেছে তারপরে বিলম্ব করবেন না, ইয়ে আল্লাহর খুব নেকমান না সুতরাং আরো কিছুক্ষণ আমরা ছেড়ে দিই মায়া লাগছে, তাও হবে না, এর ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে একে আরো কিছু সময় ছেড়ে দাও, যদিও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে না এই সময় নির্ধারণ করে আরো সময় কিছুটা দিয়ে দাও, না এই কাজ তারা করেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আনআমের আয়াত নম্বর 93 আরেকটি দৃশ্যের কথা উল্লেখ করেছেন, ওয়ালাউ তারা ইযি যালিমুনা ফি গামারাতিল মউত, আল্লাহ বলেন জালেমদের যখন মতের মুহূর্ত ঘনিয়ে আসে এবং মতের যন্ত্রণা যখন অনুভব করতে থাকে, তখন ফেরেশতাগণ কি করেন, ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতাগণ তাদের হাত সম্প্রসারিত করে রাখে, হাত লম্বা করে দেন, দৌড়বেন এখন আত্মাকে গ্রহণ করবেন, টেনে নিয়ে আসবে, আর বলেন আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাগুলিকে বের করো, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এর তাফসীর এসেছে যে আল্লাহর নেক বান্দা যারা সৎ লোক তারা তো বুঝতে পারে যে আমাদের ভাগ্য ভালো, লক্ষণ দেখে বোঝা যায় যে ভাগ্য ভালো, ইনশাআল্লাহ জান্নাত পাবো, ইনশাআল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল, তখন তারা আগ্রহের সাথে বেরিয়ে চলে আসে। কেমন ভাবে বেরিয়ে আসে, যেমন মশকের মুখ খুলে দিলে পানি এমনিতেই চলে আসে, তাতে কোনো কষ্ট করতে হয় না, মুখটা খুলে দিলেই পানি বেরিয়ে চলে আসে। পক্ষান্তরে যারা পাপি তাপি গুনাহগার তারা মরতে চায় না, তাদের আত্মা পালাতে শুরু করে এদিক সেদিক শরীরে যেখানে সেখানে লুকাবার চেষ্টা করে। আল্লাহ বলছেন যে ফেরেশতারা বলে আখরিজু আনফুসাকুম, তোমরা তোমাদের আত্মাগুলিকে বের করো, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর আযাব দেওয়া হবে, তোমাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে, বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রাল হক, কারণ তোমরা আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে অন্যায় কথাবার্তা বলতে, আল্লাহ সম্পর্কে তোমরা সত্য কথা বলতে না, আল্লাহ সম্পর্কে তোমরা মিথ্যা কথা বলতে, আল্লাহ সম্পর্কে অবাস্তব কথাবার্তা বলতে, আল্লাহ সম্পর্কে ইসলাম বিরোধী আকীদার কথাবার্তা বলতে। আজকে মুসলিম সমাজে বহু লোক রয়েছে যাদের আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে ভ্রান্ত আকীদা, এই আকীদা নিয়ে যখন ওই মৃত্যুর মুহূর্তে পৌঁছিবে তখন আল্লাহ ফেরেশতাগণ এই কথাই বলবেন, বিমা কুনতুম তাকুলুনা আলা আল্লাহি গায়রাল হক, যারা বলে যে নবী আল্লাহর নূরে তৈরি, তারা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বললো না, গায়রাল হক বললো না। আল্লাহ কোরআনুল কারীম বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বললেন আমি তোমাদের মতোই মানুষ বাশার, তবে পার্থক্য হচ্ছে যে ইউহাইলি আমার কাছে ওহী আছে, আমি রাসূলুল্লাহ, তোমরা শুধু আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দাও এবং তার রাসূল, পার্থক্য আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন। কিন্তু আজকাল ভারত উপমহাদেশে বাংলাদেশে অধিকাংশ যারা বিদাতপন্থী তাদের আকীদাই হচ্ছে যে নবী মাটির তৈরি না মানুষই না, নবী নূরের তৈরি, আর তাও কিসের নূর, আল্লাহর নূরে, ওয়ানা মিন নূরিল্লাহ, যাও কথা বয়ান করে আল্লাহর নূরে, এরা বলে আল্লাহর নূরে তৈরি, নবী আল্লাহর নূরের, আর খ্রিস্টানের বললে ইবনুল্লাহ, নুরুল্লাহ আর ইবনুল্লাহ পার্থক্য শুধু এইটুকু, তারা বলে সান অফ গড আর এরা বলে লাইট অফ গড, ঠিক না? কথা ঠিক আছে না? ওরা বলে ইবনুল্লাহ মানে আল্লাহর পুত্র, আর এরা বলে আল্লাহর নূর। আকিদা ওই একই আকিদা। তারপরে এই আকিদা পোষণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াত রয়েছেন, হায়াতুন নবী জীবিত রয়েছেন, আল্লাহও জীবিত নবীও জীবিত, পার্থক্য কোথায়? তাহলে দাফন করলেন কেন ভাই? আল্লাহ যেমন আল হাইয়ুল কাইয়ুম সাত আসমান জমিনকে ধারণ করে রয়েছেন আর আরশে আজিমে রয়েছেন, আল্লাহ নবীকে ছেড়ে দিতেন আমরাও দেখে ধন্য হইতাম, আমরাও সাহাবি হয়ে যেতাম। আরে বিদাতীরা কমপক্ষে আপনারা তো সাহাবি হইতেন, আর আমাদেরকে নাই দিতেন না হইতে। কিন্তু এই এই যে যারা আনুরপন্থী আর নবী জীবিত রয়েছেন, কমপক্ষে আপনারা তো সাহাবি, বিদাতিগুলি সাহাবি হইতেন কমপক্ষে। এই সুযোগ কেন আপনারা নিজের হাত থেকে হারিয়ে দিলেন? যদি বলেন যে না সাহাবে কেন এটি অন্যায় করেছেন, এই দাফন করে দিয়েছে জীবিত মানুষকে অন্যায় করে দিয়েছেন, তা আপনারা উঠিয়ে আসেন। চোদ্দশো বছর ধরে অনেক সময় বিদাতিরা সুযোগ পেয়েছে, হ্যাঁ এই কবর পূজার নবীর পূজার আর নবীর কবরে তওয়াফ করার এই কবর পূজারীরা সুযোগ পেয়েছে, এমন একটা যুগ ছিল, তখন উঠিয়ে নিতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে সাহাবি বানিয়ে নেন, একটা করে হাদিস শুনিয়ে দেন আর সাহাবি বানিয়ে নেন, সব সাহাবি হয়ে যেত সব কবর পূজারীগুলি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মত সম্পর্কে বলেছেন যে মতের সময় যারা যাদের আকিদাই রয়েছে ত্রুটি, অর্থাৎ ইসলামিক সঠিক বিশ্বাস নেই, যাদের আমলে রয়েছে ত্রুটি, ফরজ অজেবে ত্রুটি রয়েছে অথবা কাবিরা গুনাহ করে মারা গেছে, এই অবস্থায় তাদের আজাব তারা দেখবে এবং তারপরেই সম্মুখীন হবে কবরের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে কবর আজাব সম্পর্কে, সংক্ষেপে সেই হাদিসটি শোনায়। বারা বিন আজব রাদিয়াল্লাহু তাআলা কবরের আজাবের অধিকাংশ হাদিসগুলি বারা বিন আজব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যে শুধু মতের দৃশ্য বয়ান করে দিই আর কবরের সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা হবে। তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালিম মিনাল আখিরাহ, মমিন বান্দা যখন আখেরাত মুখী হয়, আখেরাতের দিকে পাড়ি দিচ্ছে মানে মতের সময় চলে এসছে, ওয়াইন কেদাই মিনাদ দুনিয়া এবং পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, দুনিয়া থেকে সে বিদায় নিচ্ছে, নাজালাত এলাইহি মালায়েকাত মিনাস সামা, আকাশ থেকে অসংখ্য ফেরেশতা নেমে আসেন, আকাশ থেকে ফেরেশতা অবতরণ করেন, বিউজুল ওজু মমিন যখন ইন্তেকাল হয় তখন ফেরেশতারা আসেন কিরকম রূপ চেহারা নিয়ে, বিউজুল ওজু অত্যন্ত ফর্সা সাদা চেহারা নিয়ে, সুন্দর চেহারা নিয়ে আসেন, কান না অজুহাহুম শামস, ওই ফেরেশতাগণকে শুধু দেখই কে মৃত ব্যক্তি যে এখন মারা যাচ্ছে, সে মনে হয় যে তাদের চেহারাগুলি সূর্যের মতো এত উজ্জ্বল, মা হুম কাফানুন মিন আকফানিল জান্নাহ, তারা সাথে করে কাফন নিয়ে আসে, আমরা দেহের জন্য কাফনের ব্যবস্থা করি আর আল্লাহর ফেরেশতাগণ আসেন কিসের জন্য? কাফন নিয়ে, আত্মার রুহের জন্য কাফন নিয়ে আসেন, তাদের সাথে কাফন থাকে, কিন্তু মমিনের জন্য যেহেতু কাফন নিয়ে এসেছে তা হচ্ছে মিনাক পানির জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসা হয়, রেশমের কাফন নিয়ে আসা হয়, ও হানুত মিন হানুতিল জান্নাহ, আর আতর সুগন্ধি নিয়ে আসা হয়, ফেরেশতারা নিয়ে আসেন জান্নাতের সুগন্ধি, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, অসংখ্য ফেরেশতা বসেন, অসংখ্য ফেরেশতা বললে হয়তো এই কতগুলি হয়তো ফেরেশতা এসছেন, যেমন আমরা রোগীকে দেখতে যাই যে মুমূর্ষু অবস্থায় আছে, একবার শেষ অবস্থায় আত্মীয় স্বজন বংশ গ্রামবাসী সবাই হয়তো সব উঠে চলে এসছে, হয়তো পঁচিশ পঞ্চাশ একশো জন চারিদিক থেকে ঘেরে আছে, এইরকমই হয়তো ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, এত ফেরেশতা আসেন মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত শুধু ফেরেশতাই দেখেন, ফেরেশতাই দেখেন, যার ইন্তেকাল হচ্ছে সে অসংখ্য ফেরেশতাকে এরকম দেখতে পান যতদূর তার দৃষ্টি যায়, সোম্মাই আজিও মালাকুল মত, তারপরে মালাকুল মত আসেন, মালাকুল মত আসেন, হাত্তা এজেলে সাইন্দার আসে, তার মাথার কাছে অসুস্থ ব্যক্তি এন্তেকালের সময় হয়ে গেছে, মাথার কাছে বসে যান আর বলেন হে ফেরেশতা আইয়া তাহান নাফসু তাইয়িবাত উখরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা আইয়া তাহান নাফসু তাইয়িবা, বলেন হে পবিত্র আত্মা, হে সুন্দর আত্মা, হে সৎ আত্মা তাইয়িবা, বেরিয়ে আসো এলা মাগফিরাতি মিনাল্লাহ, আল্লাহর মার্জনার দিকে আর আল্লাহর সন্তুষ্টির দিকে, রিদওয়ান কাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাত মিন ফি সাকা, তার আত্মা খুব সহজে বেরিয়ে আসে, এই মৃত্যুর কোন যন্ত্রণা ভোগ করে না, খুব সহজে বেরিয়ে চলে আসে, যেমন যদি মশক খুলে দেওয়া হয় সেখান থেকে পানি পড়তে শুরু হয়, অথবা মশকে যদি সামান্য ছিদ্র থাকে তাহলে তা দিয়ে বিন্দু বিন্দু পড়তে থাকে ওই রকম ফায়াখুযাহা, যখন খুব সহজে বেরিয়ে চলে আসে আত্মা তখন তা গ্রহণ করেন ফেরেশতা মালাকুল মউত। ফায়াজা আখাযাহা, নিয়ে নেওয়ার পরে লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাতাইন, এক মিনিটের জন্য নিজের হাতে রাখেন না, সাথে সাথে নিয়ে, সাথে যে ফেরেশতা রয়েছেন রহমতের ফেরেশতাগণ তাদের কাছে কাফন রয়েছে তাদেরকে দিয়ে দেন। হাত্তা ইয়াখুযুহা ফায়াজালুহা ফি যালিকাল কাফান, আরেকটি হাদিস রয়েছে একে অপরে ফেরেশতাগণ দেখতে চান, তার আত্মা দেখি এত সুন্দর আত্মা, এত সৎ লোক, এত নামাজি লোক, এত দিনদার, এত পরিষ্কার লোক, দেখি আমি দেখবো একটু, আমি দেখবো একটু, আমি দেখবো একটু। কারণ ভালো জিনিসকে আমরা একে অপর কাছ থেকে নিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করি, এইভাবে ওই জান্নাতের কাফনে নিয়ে নেওয়া হয়। ওয়াজালিকাল হানুত, এবং সুগন্ধি দেওয়া হয়। ওয়াইয়াখরুজু মিনহা কাতিয়াবে নাফহাতে মিসকিন ওয়াজাদাত আলা ওয়াজহিল আরদ, সুগন্ধি বের হতে থাকে পৃথিবীর যতই মূল্যবান সুগন্ধি হোক না কেন, সমস্ত সুগন্ধি আতরের চাইতে মূল্যবান সুগন্ধি সেখান থেকে বের হতে থাকে। কিন্তু এই সুগন্ধি পাবে কে, কারণ এটি হচ্ছে পরলৌকিক বিষয়, এটি হচ্ছে গায়েব অদৃশ্যের বিষয়, সেজন্য এই দুনিয়ার মানুষ পাবে না। ওই মৃত ব্যক্তি মাইয়্যিত মারা যাচ্ছে সে পাচ্ছে এবং ফেরেশতাগণ পাচ্ছেন। ফায়াস আগুনা বেহা, এ তার আত্মা নিয়ে তাড়াতাড়ি দ্রুত বেগে আল্লাহর কাছে ছুটে যান রহমতের ফেরেশতারা নিয়ে যান। আকাশে যেমন যাওয়া হয় তখন সেখানে সুগন্ধি হইতে থাকে, প্রথম আকাশের যে দরজায় নিযুক্ত ফেরেশতা বলেন যে কি ব্যাপার, এত সুগন্ধি কিসের, এত কেন সুগন্ধি, যারা জানো না অমুক গ্রামের অমুক ব্যক্তি আল্লাহওয়ালা পরিষ্কার মানুষ ছিলেন, মমিন বান্দা ছিলেন, সুন্নতের অনুসারী ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন তিনি দিনদার, তার আজকে ইন্তেকাল হয়েছে, তাই নাকি তার ইন্তেকাল হয়েছে, আরে ভালো কথা ভালো কথা, আহলান ও সাহলান করে স্বাগতম জানিয়ে তারপরে সাথে সাথে দরজা খুলিয়ে দেওয়া হয়। এই হাদিস এখান থেকে শেষ করেছি, তারপরে নিয়ে যাওয়া হয় ইল্লিনে। তাহলে বুঝা গেল যে জান্নাতের নিয়ামত রয়েছে কোথায়, আকাশের দিকে রয়েছে, নিয়ে যাওয়া হয় সেখানে। আর গুনাহগার সম্পর্কে শুনেন, কাল ওয়াইনাল আবদাল কাফেরা, কাফের বান্দা দিতে পারে, আটরশি গেলে পাওয়া যায়, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, ফুরফুরা গেলে পাওয়া যায়, চরমনায় গেলে পাওয়া যায়, সেখানে গেলে তারা আল্লাহর বলি আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দিতে পারেন, এই ক্ষমতা আছে, তাহলে সে মুশরিক কাফের, কারণ আল্লাহর ক্ষমতা মানুষকে দিয়ে দিল। আগেই বলেছি মত সবার হয়েছে এবং সবার হবে, এবং সবার সম্পর্কে আল্লাহ বলছেন আমওয়াতুন গায়রু আহিয়া, যাদেরকে ডেকে থাকো আহ্বান করো এবং যাদের কাছে আশা করো যে তারা কিছু দিতে পারবে, আমওয়াতেরা মৃত, আল্লাহ কোরআন করে বলছেন গায়রু আহিয়া, এরা জীবিত নয়, এদের হায়াত নেই, অমায়া সরুন আইয়া নাই বাসুন, আর তারা জানেও না যে কখন তাদেরকে উঠানো হবে, আরে তাদেরই খবর নাই, জিলানিকে খবর নাই যে কখন কিয়ামত হবে আর কখন উঠতে হবে, আল্লাহর আদেশ হবে, কখন সিংহায় ফুৎকার দেবেন ইসরাফিল আলাইহিসসালাম, চিশতিকে খবর নাই, ইমাম আবু হানিফাকে খবর নাই, শাফি মালিক আহমদ কাউকে খবর নাই, কোন ব্যক্তিকে খবর নাই, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর নেই, এমন কোন প্রমাণ নাই যে তাকে খবর আছে যে আর দু চার দশ বছর, পঞ্চাশ বছর, দুশো বছর বাকি আছে, কোন খবর নাই। আল্লাহ বলছেন যারা ইন্তেকাল করেছে, অমায়াস অরুণ আইয়া নাইবাসন, তারা জানে না যে কখন তাদেরকে উত্থিত করা হবে। তো নবী করিম সাল্লাম কাফের সম্পর্কে বলছেন, যে ব্যক্তি নামাজকে অস্বীকার করলো, রোজাকে অস্বীকার করলো, সে কাফের না, কাফের নয়, যে বলবে যে তোমরা না হয় খেতে পাও না, তোমাদের ঘরে খেতে নেই, সেই জন্য রোজা রাখছো, হ্যাঁ আমি কেন রোজা রাখবো, সে মুসলমান, নামাজ পড়ে মুসলমান হবে না, কারণ সে শরীয়তের যদি সাধারণ ব্যাপার যেটা হাদিস দ্বারা সাব্যস্ত, তা যদি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে সেটা হচ্ছে কুফরি, সে কাফের। জি, কেউ যদি দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা করে সে কাফের, মুসলমান না, দাঁড়িয়ে নিয়ে যদি ঠাট্টা করে, আমি দেখেছি আল্লাহ আকবর বলতে হয় না এইরকম লোক, এটি কাফেরদের হিন্দু বলতে পারে, ইহুদি খ্রিস্টান বলতে পারে, ইসলামের শত্রু, কিন্তু মুসলমান যদি কেউ বলে যে দাড়ি দেখে বকরির মতো লাগছে, বুড়ি বকরির মতো লাগছে, যদি এইরকম কথা যদি কেউ বলে থাকবে ইমান, দাড়ি এতদূর যায় না, আজকাল অনেক মুসলমান দাড়ি জঙ্গল, সেই যুগে না পয়সা ছিল না, সেই জন্য সেভ করতো না, পয়সা ছিল না, পয়সার অভাব ছিল, পেটে খেতে পেত না, আবার সেভ করতে দিয়ে করবি, আমাদের অভাব হচ্ছে তাহলে কুফুরি হয়ে যাবে, আপনি রাখতে পারছেন না আপনার একটি ত্রুটি, কিন্তু এই ত্রুটিকে স্বীকার করেন আমার এই ত্রুটি রয়েছে, কিন্তু যদি বলেন যে আমার পয়সা আছে, কারো পয়সা নেই সে রাখুক। কুরবানি সম্পর্কে ইন্টারনেটে বাংলাদেশের এক নামে মুসলমান মুরতাদ কাফের, সে লিখেছে যে বাংলাদেশে এতগুলি যে কুরবানি হচ্ছে এগুলি কি ধন সম্পদে টাকা পয়সার অপচয় নয়, দেশের অর্থনীতিকে ধ্বংস করা নয়, কোটি কোটি টাকার গরু জমা হচ্ছে, এতে অর্থনীতি ধ্বংস হয় না, এই কথা লিখেছে ইন্টারনেটে, না মুসলমান তার কাফির মুরতাদ। তো নবী করিম সাল্লাম কাফের সম্পর্কে বলছেন, যে কোন রকমের কাফের হোক না কেন, সে অমুসলিম ঘরের কাফের হোক আর মুসলিম পরিবারের কাফের হোক, ইন্নাল আব্দাল কাফেরা কাফের বান্দা ইজা কানা মিন ফিন কাতা মিন দুনিয়া, পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, ওয়া ইকবাল মিন আল আখিরা আর আখিরাতের দিকে পাড়ি দিচ্ছে, নাজালে ইহমিনাস সামায়ে মালায়েকা, অসংখ্য ফেরেশতা আসেন তার জন্য, কিন্তু ফেরেশতার রূপ চেহারা কেমন, সুদুল ওজু, চেহারা হচ্ছে কালো বিকট ভয়ঙ্কর।